নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। বিয়ের কথা বলতে গেলে যৌতুক বাদে আগে অনেক টাকা আসবে ঘরে ছেলের বাবা ভাবে। বিয়ের কথা বলতে গেলে যৌতুক বাধে আগে অনেক টাকা আসবে ঘরে ছেলের বাবা ভাবে। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। হালাল বিয়ে হচ্ছে হারাম যৌতুক তার কারণ, হালাল বিয়ে হচ্ছে হারাম যৌতুক তার কারণ, যৌতুকের বিয়ে বন্ধ কর হকে প্রথা বারণ। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। হিন্দু ধর্মে জন্ম যৌতুক মোদের ঘরে এলো, হিন্দু ধর্মে ছিল যৌতুক মোদের ঘরে এলো, এই প্রথা মানতে গিয়ে ইসলাম বিদায় নিল। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। যৌতুক দিয়ে হয় না শান্তি হয় না সুখের ঘর, যৌতুক দিয়ে হয় না শান্তি হয় না সুখের ঘর, কেন নারী নিচ্ছ মেনে হারাম টাকার বর। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। উন্নয়নশীল ধরো নারী সত্যনের পথ, উন্নয়নশীল ধরো নারী সত্যনের পথ, অন্যায় প্রথা নেব না মেনে এই হোক মোদের শপথ। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে। নারী হয়ে জন্ম মোদের নয় তো অভিশাপে, কেন তবে কষ্ট দেব শ্রদ্ধেয় বাপ মাকে।